টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার রোয়াইল বাজার ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মোবারকময় ফজিলতময় কোরআন এবং সহিহ হাদিসের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইমায়ে কেরাম এই এলাকার আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মুহিব্বিন ওলামায়ে কেরাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারকময় ওয়াজ মাহফিলে সলাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআনে কারিম এবং সহিহ হাদিস থেকে অনেক ওলামায়ে কেরাম, অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে আলোচনা করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে বসে এই আলোচনাগুলো শোনার এবং আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুনাহগার আপনাদের সাথে একত্রিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ অনেক দুর্বল হয়ে গেছে, মনে হয় ঘুম এসে গেছে, আর রাতও বেশি হয়েছে, ঠান্ডাও একটু বেশি, মনে হয় আর আলোচনা শোনার ধৈর্য শক্তি সাহস আর নাই। এটা আলহামদুলিল্লাহর আওয়াজেই বোঝা গেছে। তো এখন যেহেতু এত কষ্ট করে আসছি, আপনারাও কষ্ট করে মাহফিলে আসছেন, তো দুই একটি কথাবার্তা বলতে হবে, শুনতে হবে। আপনারা কি রাজি আছেন? তো যদি রাজি থাকেন তাহলে যেই কতক্ষণ কথা বলবো এই সময়টুকু একটু মনোযোগের সাথে বসার চেষ্টা করবেন। কথা বেশি দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আজকের আলোচনা ওয়াজ মাহফিল শেষ করার। তো আমি আস্তে আস্তে নরমভাবে সাধারণভাবে কিছু কথাবার্তা বলবো। আমার আলোচনার বৈশিষ্ট্য হলো ঠান্ডা ওয়াজ। এক জায়গায় মাহফিলে গেছি তো সবাই বলতেছে যে হুজুরের ওয়াজ খুব ভালো, তবে ওয়াজ ঠান্ডা, ঠান্ডা ওয়াজ। তো এই জন্য গরম ওয়াজ হবে না, শীতের দিন গরম ওয়াজ হলে একটু ভালো লাগে, কারণ শীতও দূর হয়, ঘুমও দূর হয়, শুনতেও ভালো লাগে, একটু গরম গরম, শরীর গরম হয়, কিন্তু বাড়ির যাওয়ার আগে আবার ঠান্ডা হয়ে যায়। তো এজন্য আমার ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, তো তিনি ঠান্ডা ওয়াজ করতেন। তো উনি ঠান্ডা ওয়াজের অনেক বৈশিষ্ট্য আমাদের কাছে বর্ণনা করতেন যে ঠান্ডা ওয়াজ করলে লাভ কি, গরম ওয়াজ করলে লাভ ক্ষতি কতটুকু। তো দুইটা অঙ্ক হিসাব নিকাশ করে দেখা গিয়েছে ঠান্ডা ওয়াজের সাময়িক সুবিধা সাময়িক ফলাফল কম হলেও দীর্ঘমেয়াদী রেজাল্টের ভিত্তিতে ঠান্ডা ওয়াজের রেজাল্ট বেশি কার্যকর। তো এই জন্য আমরা বেছে নিয়েছি যে গরম ওয়াজ না আমরা করব ঠান্ডা ওয়াজ। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা ওয়াজের শ্রোতা একটু কম থাকে, গরম ওয়াজের শ্রোতা মুহিব্বিন বেশি থাকে। তো শ্রোতা বাড়ানো মুহিব্বিন বাড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য যদি হইতো যে হেলিকপ্টারে যাব, 40 মিনিট বয়ান করব, 1,00,000 টাকা হাদিয়া নিব, 1,40,000 টাকা হেলিকপ্টার ভাড়া দিবে, তাহলে তখন উদ্দেশ্য থাকতো, মাকসাদ থাকতো যে আমার শ্রোতা বাড়াইতে হবে, আমার দর্শক শ্রোতা মুহিব্বিন বৃদ্ধি করতে হবে, না হয় আমার এই হেলিকপ্টারও জুটবে না অথবা আমার এই হাদিয়া হাঁকানো যাবে না। তো যেহেতু আমাদের ওই রকম লক্ষ্য উদ্দেশ্য নাই, এই জন্য বিভিন্ন হরিণীর কাহিনী, তারপরে বিভিন্ন হুজুরদের আফ্রিকার জঙ্গলে মিটিংয়ের কাহিনী, তারপরে আল্লাহর অলিরা কিভাবে বিভিন্ন কারামত, বুজুর্গ, কাশফ, এলহাম, এলকা এগুলোর বয়ান করে মানুষকে আকৃষ্ট করা, এগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে নাই। এই জন্য আমরা একেবারে সাধারণভাবে সাদা মাঠাভাবে দুই একটি কথা বলবো। আমরা এই কথাগুলো একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আশা করি এটা দীর্ঘমেয়াদিতে আমাদের সবার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে ইনশাআল্লাহর আওয়াজও দুর্বল মনে হচ্ছে, রাজি না থাকি আর কি করব, আসছি যাতে তার মাহফিলে আসছি, এখন আর উঠেও যাব না, কিছু শুনে যাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন কইতেও কষ্ট হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা আর দিবেন কিভাবে, আমিনটা বলতেও কষ্ট হয়, মনে হয় ক্ষুধাও লাগছে নাকি, রাত তো অনেক হয়েছে। তো একটু সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আমিন, এই আওয়াজগুলো একটু স্ট্রংলি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা মনে করব যে আমার কথাবার্তা আলোচনা বুঝতেছেন। আচ্ছা, আমরা সবাই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা কোথায় যেতে চাই, আপনারা কোথায় যেতে চান? জি, আচ্ছা, জাহান্নামে যেতে চান কে কে দেখি একটু? আল্লাহ আকবার, একজনও নাই জাহান্নামে যাওয়ার, সবাই কোথায় যেতে চাই? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে, সবার মনের যে আশা জান্নাতে যেতে চাই, রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন, আমিন। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে যে আমিন, ঠিক আছে। তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন, আমিন। আচ্ছা, জান্নাতে যেতে হলে কি কি জিনিস লাগে? জান্নাতে তো সবাই যেতে চাই, যেতে হলে কিছু সাথে নিতে হবে না? আপনি মালয়েশিয়া যাবেন, সৌদি আরব যাবেন, যদি এখান থেকে গাড়িতে করে ডাইরেক্ট এয়ারপোর্টে ঢুকে যান, আপনাকে যাইতে দিবে? এয়ারপোর্টে ঢুকার আগে কিছু জিনিস সাথে করে নিতে হবে না? কি নিতে হবে? পাসপোর্ট নিতে হবে, ভিসা নিতে হবে, আপনার টিকিট কিনে নিতে হবে, প্রয়োজনীয় এরকম জিনিসগুলো নেওয়া লাগবে। তো জান্নাতে যাবেন, জান্নাতে কি এমনি চলে যাওয়া যাবে? কিছু জিনিস নিতে হবে না? কি কি নিতে হবে সাথে করে? জি, যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে চায় কিন্তু কি নিতে হবে সেটাও জানে না, তো এরা জান্নাতে যাবে কেমনে? কি বলেন, জান্নাতে যাইতে চায়, যাব তো সাথে কি নিব এটা তো আগে জানতে হবে। বেশি জিনিস লাগবে না, জিনিস লাগবে কয়টা? দুইটা। বলেন জিনিস লাগবে কয়টা? দুইটা, একটার নাম ঈমান, আরেকটার নাম আমলে সালেহ। তাহলে জিনিস কয়টা? একটার নাম, দুই নম্বরটা আমলে সালেহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার দুইবার তিনবার নয়, অসংখ্য অগণিত বার রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। এই কথাটা রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার অসংখ্যবার অগণিতবার একটা কথাই বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত, যারা ঈমানদার, যাদের সাথে ঈমান আছে আর আমলে সালেহ আছে, যাদের সাথে ঈমান আছে যাদের সাথে আমলে সালেহ আছে, তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে জিনিস লাগবে কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমলে সালেহ। তাহলে সাথে নিতে হবে এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। এখন ঈমানটা যদি বিশুদ্ধ না হয়, ঈমানটা যদি খাঁটি না হয়, ঈমানটা যদি অসুস্থ হয়, রোগযুক্ত হয়, ভেজাল হয়, ওই ঈমান নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন কিনা বলেন? যে কোনো রকমের একটা ঈমান নিয়ে গেলেই কি জান্নাত পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। যে কোনো রকমের আমল নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন কিনা? যে কোনো রকমের একটা আমল নিয়ে গেলেন জান্নাত পাবেন? পাবেন না। কেন পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমলের বিনিময়ে জান্নাত দিবেন এই কথাটা রাব্বুল আলামিন বলেন নাই। রাব্বুল আলামিন আমলের সাথে যেই শব্দটা সংযুক্ত করেছেন, যেই শব্দটা লাগিয়েছেন, সেটা হলো সালেহাত। আমলটা হইতে হবে কি রকম? সালেহাত, সালেহ, আমলে সালেহ। সালেহ বলা হয় ওই আমল যেই আমলটা আখেরাতের বাজারে চলে। সালেটা সলাহিয়ত থেকে, সলাহিয়ত মানে যেটা উপযুক্ত, যেটা বাজারে চলমান, যেটা কারেন্ট, যেটা বাজারে চলে, ওই মুদ্রার নকল হয়। যেই মুদ্রা বাজারে চল থাকে না, সেই মুদ্রার জাল হয় কখনো হয় না। এই জন্য এখন দেখবেন 500 টাকার নোট যদি জাল বানানো হয়, তো সেটা হবে বর্তমানে বাংলাদেশে যে 500 টাকার নোট চলে সেটারই জাল হয়। কিন্তু ব্রিটিশ আমলের বা তার আগের পুরানা আমলের টাকার নোট এখন আর জাল হয় না। কেন হয় না? কারণ ওই নোট এখন চলে না বাজারে। বাজারে যেগুলো চলে সেগুলার জাল হয়, সেগুলার ভেজাল হয়। আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমল বলেন নাই, আমলটা বলছেন ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলটা হইতে হবে সালিহাত, আমলটা হইতে হবে যেটা আখেরাতের বাজারে, যেটা কবরের জগতে, হাসরের জগতে, কিয়ামতের জগতে যেটা চলে। অচল আমল যেটা চলে না, যেটা বেজাল, নকল, দুই নম্বর আমল, এরকম আমল যদি নিয়ে যান জান্নাত পাবেন? পাবেন না। আচ্ছা, আপনার ঈমান আছে, আমল নাই, জান্নাত পাবেন কিনা কথা বলে না। এই এলাকার ভাইয়েরা মনে হয় কথা বলায় অভ্যস্ত না, কথা একটু কম বলেন নাকি? যে কথা বলতে যায় আবার কোন গুণা হয়ে যায়, এই জন্য কথা কম বলতে হবে নাকি? তাহলে ইমান নিয়ে গেছেন কিন্তু আমল নেন নাই, তাহলে প্রথম দফায় জান্নাত পাবেন কিনা? আমল নিয়ে গেছেন, ইমান নিয়ে যান নাই, একটা নিয়ে গেছেন আরেকটা নেন নাই। আমল নিয়ে গেছেন, অনেক আমলের সালে নিয়ে গেছেন কিন্তু ইমানটা নেন নাই, ইমানটা বলে বাড়িতে রেখে গেছেন, ইমানটা বলে জমিনের উপরে রেখে গেছেন, আপনি চলে গেছেন জমিনের নিচে, জান্নাত পাইবেন? একেবারেই পাইবেন না। ইমান নিয়ে গেলে আমল নেন নাই, পাইবেন তবে একটু দেরি হবে, কিন্তু আমল নিয়ে গেছেন, ইমান একেবারেই নেন নাই, ইমান মাটির উপরে রেখে গেছেন, তাহলে জান্নাত পাইবেন? কখনো পাওয়া সম্ভব হবে না, একেবারেই পাইবেন না। তাহলে বোঝা যায় ইমানও সাথে করে নিয়ে যাইতে হবে, আমলও সাথে করে নিয়ে যাইতে হবে, দুইটাই নিয়ে যাইতে হবে। তবে প্রথম নম্বরে, প্রথম আপনি যেখানে চেকিং আপনার শুরু হবে এয়ারপোর্টে ঢোকার পরে, প্রথমে আমরা এক জায়গায় যাই আমাদের টিকিট দেখে, প্রথম যেখানে যাই যেই বিমানে যাব ওই বিমানের টিকিটটা আগে দেখে যে এই লোকে টিকিট কিনছে কিনা, টিকিট আছে কিনা, টিকিট ঠিক আছে, এবার আপনার ব্যাগতে কি আছে দেন, এগুলো নিয়ে যায়। আচ্ছা, তখন কিন্তু পাসপোর্টও দেখে না, তারপরে বিষা তিসা ঠিক আছে কিনা, এগুলো এত জরুরি বিষয় না। যখন এখান থেকে টিকিট সব ঠিক আছে, এরপরে ভিতরের দিকে পাঠিয়ে দে, ভিতরের দিকে ফাইনালি চেক করার জন্য আলাদা একটা দপ্তর আছে, ওই দপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত আমাদের ভাইয়েরা বসে থাকেন, তারা পাসপোর্ট দেখেন, ভিসা দেখেন, সব কিছু যাচাই বাছাই করেন, সেখান থেকে গ্রিন সিগন্যাল দিলে আপনি বিমানে উঠতে পারবেন, সেখান থেকে গ্রিন সিগন্যাল না দিলে আপনি যত টিকিট কিনেন যত কিছু করেন আপনার পক্ষে বিমানে উঠা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চেকিং এর জন্য দুইটা চেক পোস্ট বসাইছেন, কয়টা চেক পোস্ট? প্রথম চেক পোস্ট হলো কবরের মধ্যে ঢুকার সাথে সাথে চেকিং শুরু হবে, আরেকটা চেকিং শুরু হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে। কবরের মধ্যে যেই চেক পোস্ট, সেখানে তিনটা জিনিস সম্পর্কে জানতে চাওয়া হবে, কয়টা জিনিস? কবরের প্রশ্ন কয়টা? তিনটা। তাহলে প্রথম চেক পোস্টে কয়টা প্রশ্ন? তিনটা। প্রথমে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আচ্ছা, এখানে যে তিনটা প্রশ্ন করা হলো, এই তিনটা প্রশ্ন কি ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? আমার কথা বুঝতেছেন? তিনটা প্রশ্ন কিসের? ইমানের। আমলের কিছু কিন্তু জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করে নাই তুমি নামাজ পড়ছো কিনা, সিয়াম পালন করছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, এরকম কোন কথা এখানে জিজ্ঞাসা করা হয় নাই। প্রথম নম্বরে ছোট ছোট তিনটা শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এই তিনটা কোশ্চেনের মাধ্যমে আপনার ইমানটা বিশুদ্ধ কিনা, ইমানটা ঠিক আছে কিনা, ইমানটা নির্ভেজাল কিনা, এটা জানতে চাওয়া হয়েছে। কিন্তু কেয়ামতের ময়দানে যখন আরেকবার চেক পোস্ট বসানো হবে, আবার যখন চেকিং শুরু হবে, তখন সর্বপ্রথম প্রশ্ন কিসের হবে? কেয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন কিসের বলেন তো দেখি? সালাতের, নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম যেই আমলটা দিয়ে তোমার হিসাব নিকাশ শুরু হবে, ওই আমলটার নাম হলো সালাত। সুবহানাল্লাহ। তাহলে সলাত কি ইমান না আমল? আমল। তাহলে বোঝা গেল এক চেক পোস্টে ইমানের চেকিং হয়, আর এক চেক পোস্টে গেলে আমলের চেকিং হয়। দুইটা যদি দেখা যায় ইমানটাও নির্বেজাল, ইমানটা খাঁটি ইমান, নির্বেজাল ইমান। নির্বেজাল ইমান কোনটা? নির্বেজাল ইমান হলো শিরক মুক্ত তাওহীদি ইমান। নির্বেজাল ইমান হলো শিরক মুক্ত তাওহীদি ইমানটা হলো নির্বেজাল ইমান। আর আমলে সালেহ যেটা কিয়ামতের ময়দানে যে আমলে সালের হিসাব হবে, ওই আমলে সালেটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। বেদাত মুক্ত সুন্নতি আমল, ওইটার নাম আমলে সালেহ। তাহলে ইমানও লাগবে, আমলে সালেও লাগবে, দুইটাই লাগবে। এই দুইটা বিহীন আমার আপনার পক্ষে চেকপোস্ট দুইটা পার হয়ে সহজে নিরাপদে জান্নাতে ঢোকা সম্ভবপর হবে না। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, যেই জান্নাতে যাওয়ার জন্য সবাই আগ্রহী হয়ে বসে আছি, যেই জান্নাতে যাওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, রাব্বুল আলামিন আপনার কাছে জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহর কাছে দোয়া করি, রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দিয়ে দাও। কয় হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দে। আমি জিজ্ঞেস করলাম, ভাই বিয়ে করছেন কয় বছর হয়েছে? কয় হুজুর এখনো বিয়ে শাদি করি নাই, এখনো বিয়ে শাদি করে নাই। উনিও দোয়া করে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, একটা ছেলে দেন। হুজুরেরাও কয় হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার ছেলে দেন। তা আল্লাহ ছেলেটা দিব কেমনে? কোন বিয়ে করে নাই, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে, দোয়া করে শুধু জান্নাতে যেতে চায়, আল্লাহ জান্নাত দিও, জান্নাত দিও। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিস দরকার সেই জিনিসের খবর নাই। যেই ইমান একবার এনেছি সেই ইমান সুস্থ আছে কিনা, সেই ইমান রোগ মুক্ত আছে কিনা, সেই ইমান জান্নাতে যাওয়ার মতো উপযোগী ইমান কিনা সেটার কোনো খবর নাই, যাচাই বাছাই নাই। ইমানের রোগ ব্যাধি হয় কিনা, ইমানের রোগ হয় কি বলেন? আমাদের শরীরের রোগ হয় না? শরীরে যেমন রোগ হয়, ইমানেরও এরকম বড় বড় রোগ হয়। ইমানের বড় বড় রোগ আছে অনেকগুলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুনাফিকদের ব্যাপারে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের অন্তরের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাধিকে, ওই রোগটাকে আরো বাড়াই দিছেন। তাহলে বোঝা যায় মানুষের অন্তরের ভিতরে ইমানি অনেকগুলা রোগ আছে। আচ্ছা, মানুষের শরীরের ভয়ঙ্কর কয়েকটা রোগের নাম বলেন তো। জি মাশাআল্লাহ, এই এলাকার ভাইয়েরা দেখা যায় চিকিৎসা বিজ্ঞান জানে, মোটামুটি চিকিৎসা বিজ্ঞানে কিছুটা পারদর্শিতা আছে। যেমন হার্টের সমস্যা হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেনের ব্রেন স্ট্রোক হয়, তারপরে ক্যান্সার হয়, বড় বড় এরকম আরো অনেকগুলা রোগ আছে। ঠিক একইভাবে ইমানেরও অনেকগুলা বড় বড় রোগ আছে। দুই একটা ইমানের রোগের নাম বলেন দেখি। জি আলহামদুলিল্লাহ, যে একজন ভাই পাইছে। একটা রোগের নাম শিরক, আরো দুই একটা বলেন। বেদাত তো ঠিক আছে, তবে বেদাত ইমানের রোগ না, এটা আমলের রোগ। ইমানের রোগ বলবেন, ইমানের রোগ কি কি? ইমানের বড় রোগ হলো শিরক, ইমানের বড় রোগ হলো কুফর, ইমানের বড় রোগ হলো নেফাক, ইমানের বড় রোগের নাম হলো জাইক, ইমানের বড় রোগের নাম হলো শাক। এই পাঁচটা রোগের নাম মনে রাখবেন, একটার নাম কুফর, একটার নাম শিরক, একটার নাম নেফাক, একটার নাম জাইক, একটার নাম শাক। এই তিনটা তো বুঝছেন, শিরক কুফর নেফাক, আর দুটা বলছি, একটা হলো জাইক, জাইক মানে বক্রতা, বক্রতা মানে বাঁকা হয়ে যাওয়া। মানুষের অন্তরটা ইমান আনার পরে আবার দেখা যায় মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, বাঁকা হওয়ার পরে আপনি বলবেন সোজা কথা, আপনারে বলবো বাঁকা কথা। আপনি বলবেন ভাই কোথায় যাইতেছেন, উনি যাইতেছে বাজারের দিকে, কয় আজকে সকালে তো ভাত খাই নেই। আপনি কইলেন চাচা কই যান, চাচা কয় আজকে সকালে তো ভাত খাই নেই, বাঁকা কথা কয়, মানে সোজা যেটা জিজ্ঞেস করছেন সেটা বলবে না। আপনি বলতেছেন ইমাম সাহেব সলাতের পরে সম্মিলিত মোনাজাত করলেন, এটার দলিল দেন। কয় মিয়া তুমি দলিলের কি বুঝো, এত বছর মাদ্রাসায় পড়ি আমরা বুঝি না, তুমি কি বুঝো? আপনি কি এটা জিজ্ঞাসা করছেন? আপনি জিজ্ঞাসা করছেন এটার দলিল আছে কিনা, বা দলিল থাকলে কি আছে। উনি হয় বলবে দলিল আছে অথবা বলবেন নাই, কিন্তু এটা বললেন না। এটা না বলে কি বলল, আরে মিয়া দলিলের কি বুঝো, আমরা এত বছর মাদ্রাসায় পড়ি দলিল বুঝি না, তুমি কি বুঝো? তুমি কি আরবি পড়তে পারো, নাও সরব পারো, কি পারো? বাংলা বুখারি পড়ি পড়ি তুমি গোমরা হইতেছ? তাহলে বোঝা যায় অন্তর সোজা নাই, অন্তর বাঁকা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআন এখানে দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। আল্লাহ অন্তর বাঁকা করিও না, অন্তর গুলাকে সোজা রাখিও। বাঁকা হয়ে যাওয়া এটা একটা রোগ। আরেকটা রোগের নাম হলো শাক, শাক মানে সন্দেহের রোগ, ভিতরে খালি সন্দেহ, খালি সন্দেহ, খালি সন্দেহ, সন্দেহের রোগে ধরে অনেককে, এটাও ইমানের একটা রোগ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, ইমান যদি রোগে ধরে, ইমান যদি রোগে আক্রান্ত হয়ে যায়, রোগে দৈলে যেমন মানুষ আস্তে আস্তে শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, ইমানের ভিতরে রোগে দৈলেও ইমানটা আস্তে আস্তে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এক সময় দ্রুত গতিতে মানুষ হেঁটে এখান থেকে টাঙ্গাইলো যাইত, হেঁটে হেঁটে যাইতো না, আমাদের অনেক মুরব্বীরা টাঙ্গাইলো যাইত, অনেকে এখান থেকে বাজার করার জন্য দুই মাইল তিন মাইল হেঁটে হেঁটে বাজারে যাইত। আজকের যুবক দাদা এখনো তিন মাইল হাঁটে, যুবক আধা মাইল হাঁটতে গেলে পড়ে যায়, আছে না? নাতি পারে না, দাদা পারে। তাহলে বোঝা যায় যখন এক সময় চার মাইল পাঁচ মাইল দশ মাইল হাঁটাও শরীরে কোনো ব্যাপার ছিল না, আস্তে আস্তে যখন রোগে ধরে আস্তে আস্তে শরীর দুর্বল হয়, শক্তি কমতে থাকে, এখন আধা মাইল এখান থেকে মসজিদে গেলেও অল্প একটু হাঁটলেও দাদা হাঁপাইতে থাকে। শরীরে যখন রোগাক্রান্ত হয়, রোগ আরো বাড়তে থাকে, তখন দেখা যায় আর হাঁটতেই পারে না, সামনের দিকে পা চলে না, এক সময় আস্তে করে বিছানায় শুয়ে যায়, বিছানা থেকে উঠে বসতে পারে না, টয়লেটে যাইতে পারে না, কত কষ্ট হয় যখন মানুষকে রোগে ধরে। ঠিক আমার ভাইরা এবং বোনেরা, ইমানের ভিতরে যদি রোগে ধরে আস্তে আস্তে এত দুর্বল হইতে থাকে, ফজরের আজান দিয়ে দে, ফজরের জামাত হয়ে যায়, তবুও ইমান এত দুর্বল, বিছানা থেকে উঠে বসতে পারে না, ইমানের রোগে ধরার কারণে ইমান শুয়ে গেছে। যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি ফজরের আজান হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন না, নিশ্চিত ভাবে বুঝে নিবেন আপনার ইমান এত বেশি রোগাক্রান্ত হয়ে গেছে, এত বেশি অসুস্থ হয়ে গেছে, এটা বিছানায় শুয়ে গেছে আর উঠতে পারে না। এরকম রোগাক্রান্ত ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি আশা করে। আমার সাথে একবার এক মুরব্বি ওমরায় গেছে, মুরব্বিকে এখানে জিজ্ঞাসা করি, চাচা আপনি কি তাওয়াব করতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। যখন তাওয়াব করতে নিয়ে গেলাম, এক চক্কর দেওয়ার পরে চাচা বলে আর তো পারি না, এক চক্করের পরে চাচা আর পারে না, এখন কি করব? পরে চাচারে আবার আপনার যে হুইল চেয়ার ভাড়া করে তারপরে তাওয়াব করাইতে হয়েছে। এখন আপনি যেই ইমান নিয়ে জান্নাতে যাবেন, ওই ইমান এত রোগাক্রান্ত যে ইমান আপনাকে সকাল বেলায় ফজরের নামাজের জন্য বিছানার থেকে তুলতে পারে না। যে ইমান রোগাক্রান্ত হইতে হইতে এত দুর্বল হয়েছে, মাত্র পাঁচ গজ, দশ গজ, পঞ্চাশ গজ, একশো গজ দূরে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, মসজিদ পর্যন্ত যাওয়ার মতো শক্তি নেই ইমানের। আল্লাহর কসম আমার ভাইরা এবং বোনেরা, ওই ইমান হাজার হাজার মাইল দূরের জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে টেনে নিতে পারবে না। ইমান যদি রোগাক্রান্ত হয়ে এরকম দুর্বল হয়ে যায়, ওই রকম দুর্বল ইমান দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। শরীরে শক্তি নেই, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এলাকায় গেছেন, পাহাড়ে হেঁটে হেঁটে উঠবেন, পাহাড়ে উঠে আপনি দুনিয়া দেখবেন, আকাশ ধরবেন, পারবেন পাহাড়ে উঠতে? পারবেন? শরীরে শক্তি নেই। আপনি আমি মনে করি জান্নাত মনে হয় এত সোজা, জান্নাত কোন দিকে বলেন তো দেখি, জান্নাত কোন দিকে? জমিনের মধ্যে না আসমানে? জান্নাত উপরে, আল্লাহ সুবহান ওয়া তাআলার আরশ হইল জান্নাতুল ফেরদাউসের ছাদ, সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে বলেন তো দেখি, আল্লাহ কি চারিও দিকে না আল্লাহ উপরের দিকে? অনেক ভাইরা মাঝে মাঝে বলেন আল্লাহ সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান, বলে না? কিন্তু ওই ভাইরা যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন হাত তোলে কোন দিকে? রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এইভাবে সারাক্ষণ শুধু উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। যদি রব্বুল আলামিন চারিদিকেই থাকেন তাহলে বলতে হবে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এভাবে হাত ঘুরাইতে হবে না? আল্লাহ তো সব দিকে, চারিদিকে, তাহলে হাত উপরের দিকে থাকলো আর এইদিকে কই গেল? তাহলে যারা মনে করি চারিদিকে দোয়া করতে হবে কিভাবে, এইভাবে হাত ঘুরে ঘুরে দোয়া করতে হবে, কিন্তু দেখা যায় হাত কোন দিকে? উপরের দিকে। তাহলে বোঝা যায় মুখে যতই বলি আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে সব জায়গায়, কিন্তু আমার অন্তরে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সব জায়গায় না, আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কোন দিকে কথা কয় না? জান্নাতে যাবেন, একটু জান্নাতের কথা শুনবেন, তাও কথা কইতে কষ্ট হয়, জান্নাত পাইবেন কেমনে? এত অলস হইলে জান্নাত পাওয়া যায়? অলস লোকের জন্য জান্নাত নাই, অলস লোকের জন্য জান্নাত নাই। জান্নাতে যাইতে হলে কর্মঠ লাগবে, শক্তিশালী লাগবে, দুর্বল হইলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়া তো সহজ নাকি? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন উপরের দিকে, জান্নাত বানানো আছে না বানাবেন? বানানো আছে না আল্লাহ বানাবেন? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্য বানানো আছে, সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য তৈরি করা আছে, রেডি করা আছে, সব রেডি, একবারে বিছানা, বালিশ, কাঁথা, যা দরকার সব রেডি জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। কিন্তু ওই জান্নাতটা কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নামটা কোন জায়গায়? জাহান্নাম নিচে জমিনের দিকে, সমান জায়গায়, সমতল জায়গায় হাঁটার জন্য বেশি কষ্ট করতে হয় না, স্বাভাবিকভাবে হাঁটা যায়। কিন্তু পাহাড়ের দিকে, পর্বতের দিকে, উপরের দিকে উঠতে হলে অনেক কষ্ট লাগে, অনেক শক্তি থাকতে হয়, অনেক শক্তি সামর্থ্য নিয়ে উপরের দিকে উঠতে হয়। আমার ভাইয়েরা এবং বোনেরা, জান্নাতে যেতে হলেও ইমানের অনেক শক্তি, অনেক সামর্থ্য নিয়ে জান্নাতের দিকে যাইতে হয়। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামে যাইতে হলে কষ্ট করা লাগে না, জাহান্নামে সহজেই জাহান্নামের দিকে যাওয়া যায়, কারণ জাহান্নাম নিচের দিকে, জান্নাত উপরের দিকে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। এজন্য আমার ভাইয়েরা, রোগাক্রান্ত ইমান নিয়ে যদি আমার ইমানের মধ্যে নেফাকের রোগে ধরে, যদি আমার ইমানের মধ্যে শিরকের রোগে ধরে, আমার আগে আমাদের সম্মানিত শায়খ অনেক সুন্দর করে শিরকের বয়ান করেছেন, ইমানের মধ্যে যদি শিরকের রোগে ধরে যায়, ইমানের মধ্যে যদি নেফাকের রোগে ধরে, কুফরের রোগে ধরে, জাইগের রোগে ধরে, শাক্কের রোগে ধরে, এরকম রোগাক্রান্ত ইমান নিয়ে জান্নাতে যাওয়া যায় না। এজন্য আমার ভাইরা চিকিৎসা করেন, ইমানের চিকিৎসা শুরু করে দেন, আগে ঠিক করেন, রোগ নির্ণয় করেন, ডায়াগনোসিস করেন, আমার ইমানের মধ্যে কোন কোন রোগটা আছে। চিকিৎসার আগে ঠিক করতে হবে রোগ কয়টা আছে, কি কি রোগ আছে। রোগ নির্ণয় করলেন না, ওষুধ খাওয়া শুরু করছেন, হবে? রোগী মরা যাব। আগে ডায়াগনোসিস করতে হবে আমার ইমানের কয়টা রোগ আছে, কি কি রোগ আছে। যেই রোগগুলা ধরা পড়বে, যেই রোগগুলা আছে, ওই রোগগুলার চিকিৎসা করে ইমানটাকে সুস্থ বানান। সকালবেলায় ফজরের জামাতে হাজির হইতে পারেন না, কোন রোগ আছে বলেন দেখি। ফজরের জামাতে আসতে পারেন নাই, ইমানের রোগ আছে কি নাই? কি রোগ, এটার নাম কি? না, অলসতা তো রোগের নাম বলি নাই, রোগের নাম বলছি নেফাক। নেফাক একটা রোগের নাম বলছি না? ফজরের জামাতে হাজির হইতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে স্পষ্ট করে বলছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের কাছে সবচাইতে ভারী নামাজ, কঠিন নামাজ হলো সালাতুল ইশা এবং সালাতুল ফজর। সালাতুল ইশার জামাতে, সালাতুল ফজরের জামাতে হাজির হইতে পারেন নাই, বুঝে নেবেন আপনার ইমানের ভিতরে নেফাকের রোগ আছে। কিসের রোগ আছে? নেফাক, মুনাফিকের রোগ ঢুকে গেছে। যতই দাবি করি আমি হাজি সাহেব, যতই দাবি করি আমি মুফতি সাহেব, যতই দাবি করি আমি অমুক, আমি অমুক, কিন্তু আমি একটা মুনাফেক। আমি কি? এবার কয় না, মুনাফেক বলতে কষ্ট হয়, রোগের নাম, রোগে ধরছে, কিছু করার নাই, চিকিৎসা করতে হবে। যদি আমি দেখি আমার হাতের মধ্যে লাল সুতা বাঁধা আছে, এখন অনেক যুবকের হাতের মধ্যে লাল সুতা দেখা যায়, দেখছেন না? আমরা গাড়িতে উঠলে যাওয়ার সময় তাকায় তাকায় দেখি কোন যুবকের কোন রোগে ধরছে। তো একটা রোগ আছে হাতের মধ্যে, দেখবেন লাল সুতা বাঁধা, লাল সুতা বাঁধা দেখলেন, বা আপনার হাতের মধ্যে লাল সুতা বাঁধা রোগ ঢুকে গেছে, তাহলে আপনারে কোন রোগে ধরছে বলেন দেখি। মাশাআল্লাহ, ভালো ভালো ইমানি ডাক্তার পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। যখন দেখবেন হাতের মধ্যে লাল সুতা এসে গেছে, বুঝতে হবে এই লোকের শেরেকের রোগে ধরছে। কিসের রোগে? শেরেকের রোগে। কারণ ওই লোক বিশ্বাস করতেছে এই লাল সুতা যদি হাতের মধ্যে বাঁধা থাকে, তাহলে কোনো মুখ দোষ, বদনজর, জিনবুতের আসর, কোনো ধরনের খারাপ জাদু টোনা, কোনো কিছু, কোনো ধরনের ক্ষতি জমিনের কেউ তার করতে পারবে না। কি নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই জাতীয় আকীদা, চিন্তা, চেতনা যার ভিতরে ঢুকছে, বুঝতে হবে তার ভিতরে, তার ইমানের মধ্যে শেরেকের রোগ ঢুকছে। একজন লোকে বলতেছে, ভাই প্রকৃতির নিয়মে এই সব কিছু ঘটে। কিসের নিয়মে ঘটে? প্রকৃতির নিয়মে ঘটে। যা কিছু ঘটে এগুলা প্রাকৃতিক বিপর্যয়। এই যে বৃষ্টি বেশি হইতেছে, তারপরে আপনার খরা দেখা দিছে, বৃষ্টি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে বিভিন্ন ধরনের ঝড় তুফান সাইক্লোন উঠতেছে, বিভিন্ন ধরনের 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। কয় এগুলা সব হলো প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির পরিবর্তনে, প্রকৃতির বিবর্তনে এগুলা ঘটে। যেই লোকটা এই জাতীয় কথা বলে এই লোকটারে কোন রোগে ধরছে? যে এই রোগের নাম হলো শেরেক। এই রোগের নাম, সে তো আল্লাহকে অবিশ্বাস করে বলে নাই, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকেও বিশ্বাস করে। আবার সে প্রকৃতির বিবর্তন, প্রকৃতির ক্ষমতায়, প্রকৃতির নিয়মের পরিবর্তনে বিশ্বাস করে। কয় এগুলো সব প্রকৃতির নিয়মে ঘটে। আল্লাহ পাক সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার। তারা বলে প্রকৃতির নিয়মে মানুষ জন্মগ্রহণ করে, মানুষ মারা যায়, এগুলো যুগের বিবর্তনে মানুষ এইভাবে আসে আর যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাহুম বিহি মিন ইলমিন, এই ব্যাপারে তাদের কাছে কোনো এলেম নাই, এগুলা দুনিয়ার জাহেল। এরা কি? এরা অনেক বড় ডিগ্রিধারী হতে পারে, পিএইচডি ডিগ্রিধারী, পোস্ট ডক্টরেট ডিগ্রিধারী হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই এলেম দিয়ে, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যায় না, যেই জ্ঞান দিয়ে বান্দা তার রবকে চিনতে পারে না, ওই জ্ঞানটা এলেম না, ওই জ্ঞানের নাম জাহালত। ওই জ্ঞানের নাম কি? এই জন্য আবু জেহেল, আবু জেহেল হে কি জ্ঞানী না মূর্খ? জ্ঞানী মানে বাহ্যিক ভাবে সেই ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, অনেক বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছেন? আবু জাহেল বলছেন। জাহেল বলছেন এজন্য, যার বুদ্ধি দিয়ে, যার জ্ঞান দিয়ে সে তার রবকে চিনতে পারে নাই, যেই জ্ঞান দিয়ে দিন চিনতে পারে নাই, যেই জ্ঞান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, ওই জ্ঞানের নাম এলেম না, ওই জ্ঞানের নাম জাহালত, ওই জ্ঞানের নাম জাহেল। এজন্য অনেকের বিশাল বিশাল ডিগ্রি থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু যদি এরকম প্রকৃতিবাদী হয়, মানবতাবাদী হয়, তাহলে এরা বুঝতে হবে জাহালত এদের মধ্যে ঢুকছে, এবং সাথে সাথে শিরকের রোগে ধরছে। কোন রোগে? শিরকের রোগে ধরছে। এরকম মানুষ সমাজে আছে কি নাই? আছে না? অনেক বলে যে এগুলাতে আল্লাহর আবার কি, এগুলা সব প্রকৃতির নিয়মে হয়, প্রকৃতিক প্রাকৃতিক ভাবে হয় এগুলা, কিন্তু এই প্রকৃতিকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং প্রকৃতির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃতিকে পরিচালনা করেন আল্লাহ পাক। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, আল্লাহ পাক সমস্ত কিছুর নির্দেশদাতা, পরিচালনাকারী রাব্বুল আলামিন। সুতরাং প্রকৃতি বলেন, এটা বলেন, সেটা বলেন, এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এক জায়গায়, এটার নাম রব, এটার নাম রুবুবিয়ত, এটার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। যদি এই ক্ষমতাকে, ক্ষমতার কেন্দ্রবিন্দুকে বিভাজ্য করে দেন, ভাগ করে দেন, এটার নাম শিরক। তাহলে এরকম প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস করা, বুঝতে হবে ইমানের রোগে ধরছে। আচ্ছা, এরপরে কিছু আল্লাহর বান্দা আছে, ওই আল্লাহর বান্দাদেরকে যখন দেখবেন বিপদে আপদে মুসিবতে পড়ে, সাথে সাথে ডাক দিয়ে উঠে ইয়া গাউসুল আজম ডাক দে না, ইয়া গাউসুল আজম। তারপরে বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী, ডাক দিতে শুনছেন, দেখবেন যে কোনো কিছু ধাক্কা দিতে পারতেছে না। তো সাত আট জন দশ জন মিলে কয় ইয়া আলী, ইয়া আলী কই ধাক্কা দে, ইয়া আলী কই কেন ধাক্কা দে, ইয়া আলী বলে ধাক্কা দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এমন পাওয়ার এমন ক্ষমতা, আলীরে ডাক দিলে আলী এসে আমাদের সাথে যোগ দিয়ে এটাকে ঠেলে নিয়ে যায়। কত বড় শিরকি আকীদা মুসলিমের ভিতরে ঢুকে আছে। অনেক তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে, দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় বুজুর্গদের পীর সাহেবদের তাবিজের কিতাবে লেখা আছে, কয় যাদের রাত্রে ঘুমের মধ্যে বিভিন্ন রকমের উল্টা পাল্টা স্বপ্ন দেখে, কয় এখানে ঘুমানোর সময় লিখে দিবা ইয়া ওমর, কি লিখে দিবা, ইয়া ওমর এখানে লিখে দিবা, এখানে লিখে দিলে রাত্রে আর উল্টা পাল্টা স্বপ্ন দেখবে না। কেন দেখবে না, মানে ওমরের এত ক্ষমতা এত পাওয়ার যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর নাম দেখলে শয়তান আর ধারে কাছে আসবে না। তাহলে ওমর বোঝা যায় শয়তান আল্লাহকে ভয় করে না, ভয় করে কাকে, ওমরকে। শিরকি আকীদা কিতাবের মধ্যে লিখে রাখছে। আমার ভাইরা এবং বোনেরা, এরকম কোন ব্যক্তি যদি তাওয়াক্কুল করে আল্লাহ ছাড়া অন্য কারো উপরে, আমার কোন বিপদ আপদ আসলে অনেক দূরের থেকে আমার হুজুরে দেখবেন, আমার বিপদ আপদ আসলে আমার হুজুর কবরের থেকে দেখে, কি সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ। একজন বাংলাদেশের অনেক বড় বুজুর্গ, অনেক বড় পীর সাহেব একদিন বলতেছেন, বলে যে আমি মসজিদে আকসায় গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, মসজিদে আকসায় আমি ফজরেও গেছি, জোহরেও গেছি, আসরেও গেছি, মাগরিবেও গেছি, এশায়ও গেছি। তখন মসজিদে আকসার ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করতেছেন যে এই পর্যন্ত আর কোনো মানুষকে দেখলাম না পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদে আকসার মধ্যে পড়তে, আজকে প্রথম জীবনে আপনাকেই দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজ আপনি মসজিদে আকসায় পড়ছেন। কারণ মসজিদে আকসার ভিতরে সালাত আদায় করতে গেলে চতুর্পাশে এমন গোলাগুলি অস্ত্রের আওয়াজ আসে, মানুষ এক ওয়াক্ত গেলে দ্বিতীয়বার আর ভয়ে মসজিদে আকসায় আর যায় না। তখন এই পীর সাহেব ওই মসজিদে আকসার ইমামকে বলতেছেন, কয় শুনেন আপনি তো আমাকে চিনেন নাই, আমি কে, আমি বাংলাদেশের এক বিরাট আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির গোলাম, নাউজুবিল্লাহ, ওই আল্লাহর ওলির গোলাম, তাও জীবিত না মারা গেছেন আল্লাহর ওলি, ওই ওলির উনি গোলাম, ওই আল্লাহর ওলি, আমি পৃথিবীর যেখানে যাই সেখানে আমারে পাহারা দে, নাউজুবিল্লাহ, কয় আমি দুনিয়ার যেখানে যাই আল্লাহর ওই ওলি আমাকে কবর থেকে পাহারা দে, আমি ওই আল্লাহর ওলির গোলাম। তাহলে এই পীর সাহেবের ইমান ঠিক আছে না, রোগে ধরছে। এই রোগের নাম কি, শিরকের রোগ। যে আল্লাহর ওলি কবরের থেকে তাকে দেখেন, তাকে পাহারা দেন, তাকে ওই ইসরায়েলের সৈন্যরা মারতে গেলেও হুজুরে ওখানে বাধা দিব, এই আকীদাও তার ভিতরে আছে। এরকম একজন দুজন না, এই দেশের লক্ষ লক্ষ পুরুষ এবং নারী, মুসলিম নারী পুরুষের আকীদা আছে যে আল্লাহর ওলি তাকে পাহারা দে, আল্লাহর ওলি তাকে দেখে। কারণ এই দেশের বই পুস্তকে লেখা আছে, বয়ানের মধ্যে বলা হয়, আল্লাহর একজন ওলি তার মুরিদ শত শত মাইল দূরে মারা যাইতেছে, মারা যাওয়ার সময় শয়তান এসে তার সাথে বাহাস করতেছে, 99টা প্রশ্নে হেরে গেছে, আর একটা প্রশ্নে হেরে গেলে তার মুরিদটা জাহান্নামে চলে যাবে। আল্লাহর ওলি দূরের থেকে দেখে মাগরিবের নামাজের ওযু করতেছে, ওযু করার সময় হাত বদনা থেকে পানি নিয়ে নিয়ে ওযু করতেছেন, দেখতেছেন তার মুরিদ বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যায়, আল্লাহর ওলি ওখান থেকে বদনাকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলতেছে হে রুমি, তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। কোথা থেকে বলছে? হাজার শত শত মাইল দূরের থেকে বলছে। আর ওখান থেকে মুরিদ বলে ফেলছে যে আমি শয়তান তোমার সাথে আর বাহাস করব না, আমি এখন বলে ফেললাম বিনা দলিলে আমার আল্লাহ এক। তো সেই দেশের পীর সাহেবের এত পাওয়ার যে শত শত মাইল দূরের থেকে বদনামারি বলে দে আর মুরিদ ওখান থেকে শুনে ফেলে। তাহলে সেই দেশের মানুষের আকিদার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে এটা ঢুকবে না কেন যে আল্লাহর অলিরা মারা গেলে কবরের থেকে আমাকে দেখে, আল্লাহর অলিরা পাহারা দে, আল্লাহর গোলাম না হই কয় আমিও মুখ হুজুরের গোলাম, নাউজুবিল্লাহ। তাহলে এদের ইমানের মধ্যে কি আছে? এইরকম ইমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে? রাস্তা দিয়ে গাড়ি চলে, বিশেষ বিশেষ কিছু অঞ্চলের দিকে গেলে দেখবেন গাড়ি চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে আসতে করে স্লো হয়ে গেছে। জিজ্ঞাসা করবেন ড্রাইভার সাহেব, এখান দিয়ে এরকম স্লো হইলো কেন, এখান দিয়ে এরকম আসতে চালাইলেন কেন? ড্রাইভার সাহেব বলবে, শুনেন, এখানে এক আল্লাহর অলির মাজার আছে, আল্লাহর অলির কবর আছে, ওই আল্লাহর অলির মাজারটা এত গরম এখান দিয়ে যদি জোরে গাড়ি চালায় আল্লাহর অলি ধাক্কা মেরে ফালাই দে। আল্লাহর অলি এত গরম, আল্লাহর অলির সামনে দিয়ে যদি, কবরের সামনে দিয়ে যদি আপনি জোরে গাড়ি চালান আল্লাহর অলি ধাক্কা মারি ফালাই দে। তাহলে এই লোকের ইমান ঠিক আছে? এই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে? নাউজুবিল্লাহ। যে লোক বিশ্বাস করে যে আল্লাহর অলি তারে কবরের থেকে দেখতেছে এবং গাড়ি জোরে চালালে ধাক্কা মারি ফালাই দিব, তাহলে এই লোক এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এরকম আমার ভাইয়েরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখবেন কত কবরের সামনে মাজারের সামনে গিয়ে সেজদায় পড়ে আছে, আল্লাহর মসজিদে সেজদা করে না কবরের সামনে গিয়ে সেজদায় পড়ে আছে, এরকম মানুষ দেখছেন না? একজন দুজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ কবরের সামনে সেজদায় পড়ে রয়েছে, অনেক জীবিত মানুষের সামনেও সেজদায় পড়ে আছে, মৃত মানুষের সামনেও সেজদায় পড়ে আছে, আর বলে বাবা আমি অমুক বিপদে আছি, আমাকে বিপদ থেকে বাঁচাও, নাউজুবিল্লাহ। এরকম ইমান নিয়ে আমার ভাইরা এবং বোনেরা জান্নাত পাওয়া যাবে না। ইমানের ভিতরে রোগ আছে, রোগ শিরকের মতো রোগ ঢুকে গেছে, বিপদে পড়েছে বলে আল্লাহ আমারে বিপদ থেকে বাঁচাও, আমি অমুক মাজারে অমুক দরবারে সিন্নি দিয়ে দিব। আচ্ছা, অমুক জায়গায় সিন্নি দিবেন, তো সিন্নি এটাকে হুজুরে খাইব, হুজুরে খাওয়াইবেন, তো হুজুরে খাবে না, খাবেটাকে হ্যাঁ অন্য অন্য লোকেরা খাবে, তো ওই লোকেরা আপনি ওখানে নেই সিন্নি খাওয়াবেন কেন? আপনার গ্রামে সিন্নি খাবার লোক নাই, তা আপনার গ্রামে খাওয়াই দেন রান্না করে, ওখানে নিচ্ছেন এই জন্য কবরের মধ্যে যে অলি আছে ওই অলি দেখবো যে অমুকে বিশাল বিশাল পাতিলে সিন্নি রান্না করে নিয়ে আসছে, ওই আল্লাহর অলি দেখে এত খুশি হয়ে যাবে যে আমারে কত মহব্বত করে এত ডেকসি সিন্নি নিয়ে আসছে। এই জাতীয় চিন্তা চেতনা এই দেশের মুসলমানের লক্ষ লক্ষ মুসলমানের আছে, কবরের সামনে গিয়ে মোমবাতি জ্বালায় মোমবাতি দিয়ে আসে, কবরের কাছে গিয়ে সাহায্য চায়, কবরের কাছে গিয়ে ছেলে চায়, কবরের কাছে গিয়ে সন্তান চায়, এরকম ইমান নিয়ে আবার জান্নাতে যাওয়ার জন্য বসে আছে। এর থেকে তো শক্ত ইমান ছিল আবু তালেবের, এর থেকে শক্ত ইমান আরো মজবুত ইমান ছিল উতবা সাহেবাদের, উতবা সাহেবা আবু জেহেল আবুল হাফদের ইমান এর থেকে আরো ভালো ইমান ছিল। তারা শেরেক করত কিন্তু এত নিম্নমানের শেরেক করত না ওই যুগের লোকেরা। আর আজকে মুসলিম ইমানের রোগে পর্যায়ক্রমে এমন পর্যায়ে এসে পৌঁছছে যেই পর্যায়ে ইমানের নাম গন্ধও তাদের ভিতরে নাই কিন্তু পরিচয় দিচ্ছে মুসলমান। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে প্রথম যেই কাজ, ইমানটাকে বিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত তাওহীদি ইমান। এবার আসেন দ্বিতীয় কাজ। প্রথম কাজের আরো আলোচনা হয়েছে, আমরা দীর্ঘায়িত করতেছি না। এবার দ্বিতীয় বিষয় আসেন, দ্বিতীয় কাজ কোনটা বলছি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমল বলেন নাই, আমলে সালে বলছেন। কাফের মুশরিকেরাও আমল করে, মুনাফেকও আমল করে, কিন্তু ওই আমলটা আমলে সালেহ না, ওই আমলটা আমলে সালে না। আমলে সালে কোনটা? আমলে সালে হইতে হলে, আমলটা যদি আমলে সালে হইতে হয়, তাহলে ওই আমলের ভিতরে এখলাস থাকতে হবে। ওই আমলটার মধ্যে কি থাকতে হবে? এখলাস থাকতে হবে। ওই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। এক কাজে যদি দুই কাজ করেন, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এক কাজে দুই কাজ বুঝেন তো? এক লোক সারাদিন ধান মাড়াই করার কাজে ব্যস্ত, ধান মাড়াই করার কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত, এখান দিয়ে ধানও পাইতেছে, এখান দিয়ে আমও পাইতেছে। ইরিদান যখন আসে তখন ধানও পাকে একসাথে, আমও পাকে। আম খাইতে হলে কিছু সময়ের দরকার না, কিন্তু এই লোক সময় পাচ্ছে না আম খাওয়ার জন্য। তো কি করবে? তখন পা দিয়ে ধান মাড়াইয়ের কাজ করে, হাত দিয়ে আর মুখ দিয়ে আম খায়, একসাথে দুই কাজ চালাইতেছে। কি বলেন? একসাথে দুই কাজ, যে পা দিয়ে ধান মাড়াইয়ের কাজ আর মুখ দিয়ে আম খাওয়ার কাজ। তো এই জন্য দক্ষিণাঞ্চলের এই প্রবাদ বাক্য আছে যে এক কামে দুই কাম, ধান গাড়ে সই আম। মানে এক কামে দুই কাম করতেছে, এক কাজে দুই কাজ, পা দিয়ে ধান নাড়তেছে আর হাত দিয়ে মুখ দিয়ে আম খাইতেছে। এটা তো ভালো জিনিস, কম সময়ে কাজ বেশি। দেখবেন প্রস্রাবও করে আবার সিগারেটও খায়, আছে না? এক কামে দুই কাম, নিচে দিয়েও কাজ চলতেছে, উপরে দিয়েও কাজ চলতেছে, দুই দিকে কাজ চলে। কারণ এই সময় যদি বিরতি দেয় তাহলে পরে আবার সময় পাওয়া যাবে না সিগারেট খাওয়ার, এই জন্য দুটাই চলতেছে একসাথে। আবার দেখবেন টয়লেটে গিয়ে বসে বসেও খায়, খায় নি। বলে হুজুর আপনি দেখছেন কেমনে, আপনি কি টয়লেটের ভিতরে ঢুকে দেখে আসছেন নাকি? কি থাকে? এই যে ভাই বলছে কয় সিগারেটের গন্ধ থাকে, আর সিগারেটের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধ্বংসাবশেষ বুঝছেন তো? গোড়ার অংশ, পিছনের অংশটা টয়লেটের ভিতরে পড়ে থাকে। তাহলে বোঝা যায় আমাদের সম্মানিত ভাইয়েরা ওখানে ঢুকে ঢুকে খাইছে। মসজিদে নববীর বাহিরে যে হাম্মাম গুলো আছে, ওই হাম্মাম গুলোর মধ্যে লেখা আছে মামনুউত তাদখিন, তাদখিন এখানে নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ, হারামের এরিয়ার মধ্যে ধূমপান করা যাবে না। কারণ কি? ফা ইন্না তাদখিন মিনাল খাবায়েস, কারণ তাদখিন খবিশেরা খায়, খবিশ খাবার। ধূমপান কারা করে? কয় না, এই কথা জান যাইতেও বলবে না। ওখানে মসজিদে নববীর বাহিরে হাম্মাম গুলোর গায়ে লেখা আছে, আপনারা উমরায় গেলে হজে গেলে ইনশাল্লাহ দেখে আসিয়েন, আমি যে বলছি কথাটা ঠিক কিনা। আচ্ছা, আমি যখন প্রথমবার হজে যাই তো বুঝি না কি রে এটা লিখে রাখলো কেন, এটা কেন লিখছে বুঝতে পারতেছি না। মসজিদে নববীর ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় বড় আলেম, ওলামায়ে মদিনার মতো আলেম বর্তমান দুনিয়ার কোন দেশে নাই। সুবহানাল্লাহ, ওলামায়ে মদিনার মতো আলেম আল্লাহর জমিনে কোথাও নাই। মসজিদে নববীর ভিতরে গেলে দেখবেন আলেম কাকে বলে, কত প্রকার, কি কি, ওনাদের দারসে ওনাদের হালাকায় বসলে বোঝা যায় আলেম কি জিনিস। আমরা এই দেশে কত বুখারীর ওস্তাদ দেখেছি, বুখারীর ওস্তাদের হালাকায় বসেছি, আর মসজিদে নববীর ভিতরে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, তার বুখারীর দারসেও বসেছি, কিন্তু এই বুখারীর দারস আর ওই বুখারীর দারস আকাশ পাতাল পার্থক্য আছে। এই দেশের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যদি ওখানে যাই ওনার দারসে বসেন, বুঝতে পারবেন ওনার ছাত্র হওয়ার যোগ্যতা এখনো এইসব মুহাদ্দিসদের আমাদের হয় নাই। কিন্তু কেউ যদি সাগর কোনোদিন না দেখে, কুয়া দেখলে সে মনে করে এটাই মনে হয় প্রশান্ত মহাসাগর, এটাই মনে হয় আটলান্টিক মহাসাগর। সেই ওলামায়ে মদিনা আল্লাহপাক কিয়ামত পর্যন্ত এখানে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আলেম, বিশুদ্ধ আমলকে আল্লাহ হেফাজত করবেন। কারণ খাঁটি জিনিস এক জায়গায় না এক জায়গায় থাকতে হবে, না হয় দুনিয়ার মানুষ খাঁটি জিনিস থেকে মাহরুম হয়ে যাবে। তা আমি চিন্তা করলাম এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখি, কারণ কথাটা আমার বুঝে আসতেছে না, এটার সাথে আমাদের দেশের সাথে মিলতেছে না। তা আমি একজন সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করছি, আপনারা ওই হাম্মামের মধ্যে লিখে রেখেছেন এটা নাকি খবিজদের খাবার, এটা নাকি নাফাকি খাবার, কিন্তু আমাদের দেশের সম্মানিত মানুষেরা খায়, বড় বড় মানুষেরা খায়, এটা আমাদের দেশে খবিজদের খাবার না, এটা খুব সম্ভ্রান্ত লোকদের খাবার, তা আপনারা এটা লিখে রাখলেন কেন? মসজিদে নববীর সম্মানিত শায়খ আমাকে বললেন, এটা পরীক্ষা করার জন্য তোমাকে একটা দৃষ্টান্ত, একটা সূত্র বলে দি। টয়লেটের ভিতরে ঢুকে দেখে আসিও, কমলার খোসা কোনোদিন টয়লেটের ভিতরে পাওয়া যায় না, আপেলের আঙ্গুরের বেদানার দংশ অবশেষ টয়লেটের ভিতরে পাওয়া যায় না, বিরিয়ানির প্যাকেট টয়লেটের ভিতরে পাওয়া যায় না, চিকেনের হাড্ডি টয়লেটের ভিতরে পাওয়া যায় না। তাহলে বোঝা যায় টয়লেটের ভিতরে বসে বসে কেউ ভাত খায় না, বিরিয়ানি খায় না, ফল ফলাদি খায় না, কারণ যদি এগুলো টয়লেটেও খাইতো তাহলে এগুলো পাওয়া যেত না। কোনোদিন দেখছেন টয়লেটের ভিতরে বসে বসে কেউ কমলা খাইছে, কমলার খোসা পড়ে রয়েছে টয়লেটের ভিতরে, এরকম দেখছেন? তাহলে বোঝা যায় এগুলো খায় না। তাহলে কোনো জিনিস টয়লেটের ভিতরে ধ্বংস অবশেষ পাওয়া যায় না, খায় না, একটা মাত্র জিনিসের ধ্বংস অবশেষ পাওয়া যায়, তো যেই জিনিস মানুষ টয়লেটে বসেও খায় ওই জিনিস কোনোদিন তৈয়েবাত হইতে পারে না, ওই জিনিস তৈয়েবাত না, ওই জিনিস খাবাইস। এবার বুঝতে পারছেন? তাহলে আমি যে জিনিসটি বলতেছিলাম, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমলটা যদি সালেহ না হয়, আমল সালেহ হইতে হইলে এক নম্বরে যে জিনিস লাগবে সেটা হলো এখলাস লাগবে। এক কামে দুই কাম করা যাবে না, দুনিয়াবি কাম এক কামে পাঁচ কামও করেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এক ইবাদত দিয়ে দুজনকে খুশি করা যাবে না, এক ইবাদতে দুই দিকে খুশি করা যাবে না, দুই দিকে খুশি করতে গেলে আমও যাইব সালাও যাইব, এক দিকে খুশি করতে হবে, এটার নাম এখলাস। যেমন ধরেন এই ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমি যদি চিন্তা করি আল্লাহকেও খুশি করবো, আপনাদেরকেও খুশি করবো, দুই দিকে খুশি করব, সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গেলে আপনারা বেজার হইবেন, আপনাদেরকে খুশি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইবেন। যদি কই যে আজকে এই গ্রামে আসি সিগারেটের কথা কই, এই গ্রামের তো সংখ্যাগরিষ্ঠ ভাইয়েরা সিগারেট খায়, খায় না? কি মনে কষ্ট নিছেন নাকি? এখন যদি কই যে না এই কথা বলা যাবে না, এই কথা যদি না বলি তা আমার আল্লাহ বেজার হবেন, আবার এই কথা বললে আপনারা বেজার হবেন, তা কাকে বেজার করা ভালো, কি বলেন? আপনাদেরকে বেজার করা ভালো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করা যাবে না। আপনাদেরকে বেজার করলে আমার লস হবে কি? হয়তো আর দাওয়াত দিবেন না, এতটুকুই তো, তাহলে আমার আমও যাইবো, সালাও যাইবো, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, সব বরবাদ। এই জন্য দুইজনকে একদিকে খুশি করা যায় না একসাথে। আল্লাহকে খুশি করলে বান্দার খুশির দিকে তাকানো যাবে না, বান্দাকে খুশি করলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির দিকে তাকানো যায় না। আপনি যাকাত দিবেন, রমাদান মাস আসছে, চিন্তা করলেন বড় ধরনের একটা সুযোগ পেয়ে গেছি, এক কামে দুই কাম করে ফেলবো, যাকাতও দিব রমাদান মাসে, আবার আমার কিছু অন্য অন্য সুযোগ সুবিধাও আদায় করে নিব। যেই লোকটার একটা শাড়ি দিব, একটা লুঙ্গি দিব, এই লোকটা আমারে ছাড়া অন্য কোনো দিকে যাবে না। আপনি ঠিক করে ফেললেন, 1000 শাড়ি লুঙ্গি দিলেন, 1000 জনসমর্থন আপনার জোগাড় হয়ে গেছে। কি বলেন, একসাথে জাকাতও হয়েছে, জনসমর্থনও জোগাড় হয়ে গেছে, দুই কাম, এক কামে দুই কাম হয়ে গেছে, হয়ে গেছে না? কি বলেন, অনেক ভাইয়েরা আমাদের সমাজে এরকম করে, এটা বাস্তব। এইভাবে চিন্তা করে যে এক কাজ কর্ম, এক কাজে যাতে দুইটা উদ্দেশ্য হয়ে যায়, এইরকম দুই কাজ করলে, এক আবাদত দিয়ে দুই কাজ করলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই আবাদত কবুল করেন না। এই আমল আর আমলে সলে হয় না, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না। কি পাওয়া যায়? এই আমল দিয়ে ইমানও যায়, আমলও যায়। এই জন্য কেয়ামতের ময়দানে প্রথম দিকে যারা জাহান্নামে যাবে, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় দানশীল, বড় বড় শহীদ, বড় বড় আমলকারী, কিন্তু জাহান্নামে। কারণ কি? কারণ হলো এই মানুষগুলো এক কামে দুই কাম করতে গেছে। বড় বড় আলেম একসাথে দুইটা করতে চায়, আল্লাহকেও খুশি করতে চায়, বান্দাকেও খুশি করতে চায়, এলেম দিয়ে দুনিয়া হাসিল করতে চায়, আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কথা বলে। একটা মজার কথা শুনেন, ওইদিন একজন আমাদের সম্মানিত আলেম বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন জায়গায় ওয়াজ মাহফিলে চুক্তি করি না, আল্লাহর কসম, আমি কোনদিন ওয়াজ মাহফিলে কয় টাকা দিছে গনিও দেখি নাই। কি করছে গনিও দেখে নাই, আল্লাহর কসম করে বলতেছে। আহারে, মানুষকে কত বোকা মনে করি আমরা, মানুষ এত বোকা। তো এই ওয়াজ শুনে একজন ভাই আমাকে বলতেছেন, দেখছেন আল্লাহর কসম করে এই বক্তা বলতেছে, হে গণব কেন, হে তো গণার লোকের অভাব আছে নাকি, হেরে ওয়াজ মাহফিলে কত টাকা দিছে তার গণার দরকার আছে, গণার লোকের কি অভাব আছে, টাকা তো নেই অন্যরা, গণে অন্যরা, হে তো গণে না। কি বলেন, হেরে দাওয়াত দিতে গেলে 50,000 টাকা আগে দিতে হয়, পরে হেলিকপ্টার দিয়ে নিয়ে আবার 50,000 টাকা দিতে হয়, আবার এক মাহফিলে 10,000 টাকা দিছে যায় নাই দেখে, পরে বলতেছে, আরে মিয়া 10,000 টাকা দিয়ে কি আমারে কিন্না ফেলাইছ, আমারে 1,00,000 টাকা দিয়ে আমার সিরিয়াল পায় না, তুমি 10,000 টাকা দিয়ে কিন্না ফেলাইছ। আর ওই বক্তা ওয়াজ মাহফিলে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ওয়াজ মাহফিলে কয় টাকা দিয়ে আমি গনিও দেখি না। দেখেন, গনেও দেখে না মানুষের কাছে, মনে করতেছে মানুষ এত বোকা, মানুষ কিছুই বুঝে না। তাহলে একই আলেম, প্রসিদ্ধ আলেম, প্রসিদ্ধ বক্তা কেয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন এই কারণে যে একসাথে দুই কাজ করতে গেছে, আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কসম দিয়ে দিন বিক্রি করে, ইসলাম বিক্রি করে, কণ্ঠ বিক্রি করে, দিনের নামে আল্লাহর নামে ব্যবসা করছে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে বান্দাকে সন্তুষ্ট করা যায় না, দুই দিকে খেয়াল রাখা যাবে না, খেয়াল রাখতে হবে একদিকে। এজন্য দেখবেন অনেক ওলামায়ে কেরাম আমাদের সমাজে আছে, অনেক কথা বলে না, বিশেষ করে আকীদার কথা বলে না, খালি আমলের কথা বলে, এটা করলে এত লক্ষ সওয়াব, এটা করলে এত কোটি, এটা করলে এত গুণ, এটা করলে এই, এটা করলে শর্টকাট জান্নাতে চলে যাবেন, এটা করলে এমনি হবে, শুধু ফজিলত আর ফজিলত, আমলের ফজিলত ফজিলত। কারণ ফজিলতের কথা যত বয়ান করবেন মানুষ তত বেশি আপনার মহব্বত করবে, কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু যখন আকিদার কথা কইবেন, তাওহীদের কথা বলবেন, শেরেকের কথা বলবেন, সুন্নতের কথা বলবেন, বেদাতের কথা বলবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামও আকিদার কোনো কথা বলে না, খালি আমলের কথা বলে। কারণ আকিদার কথা বললে মানুষ অসন্তুষ্ট হবে। এবং আমি ফেসবুকে ইউটিউবে লক্ষ্য করে দেখি, আমার আকিদার বয়ানে এমন কঠিন কঠিন ভাষায় গালিগালাজ আসে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, এইরকম ভাষায় গালিগালাজ করে, কিন্তু আমলের বয়ানে কোনো গালিগালাজ নেই। আমি একটা আলোচনা যদি দিই যে এই আমলটা করলে এত লক্ষ এত কোটি ফজিলত, সবাই প্রশংসা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আমাদের করা দরকার, একটা মানুষও গালি দেয় না। কিন্তু যখন আকিদার কথা বলি, এটা শেরেক, এটা জাল হাদিস, এটা জাল হাদিস বলছি দেখি 100 জাল হাদিস, আমরা বাংলাদেশের বহুল প্রচলিত 100টা জাল হাদিস। তো আমেরিকা থেকে একজন ভাই আমার নাম দিছে, কয় জাল ইমাম হুসাইন, আমার নামে অনেকগুলো ভিডিও বাইর করছে, জাল ইমাম হুসাইন, জাল হাদিসের বয়ান করছি। কেউ কেউ গালিগালাজ করে তুইও জাল। আমি নিচে পড়ি পড়ি দেখি কত রকমের অশ্লীল গালিগালাজ। তাহলে গালিগালাজ কেন? আকিদার কারণে। তাহলে আমি যদি আকিদার কথা না বলে চুপ করে শুধু আমলের বয়ান করি, কিন্তু এই গালিগালাজও শুনতে হলে কিছু না, মানুষেরা মহব্বত করবে, আমার লক্ষ লক্ষ মুহিব্বিন শ্রোতা দর্শক বাড়তে থাকবো। কিন্তু এই শ্রোতা দর্শক লক্ষ লক্ষ বাড়াই, আমার আল্লাহকে যদি বেজার করি তা আমও যাইব সালাও যাইব। এজন্য সারা দুনিয়ার মানুষ আমার বিপক্ষে যা গালিগালাজ দিক, কিন্তু আমার আল্লাহ সন্তুষ্ট থাকলে এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যেই আমলগুলো নিয়ে কবরে যেতে হবে, এই আমলের মধ্যে এখলাস থাকতে হবে। এখলাস, আমল কম করি কিন্তু সেটার ভিতরে এখলাস থাকতে হবে, আমলটা সলে হইতে হবে, কবুল যোগ্য হইতে হবে। আরব দেশ থেকে এসে অনেক ভাইয়েরা বলে, কয় সৌদি আরবে গেছিলাম ভাই, সৌদি আরবের মানুষ অজুও করে না, অজু ছাড়া নামাজ পড়ে, কয় সিগারেট খায়, পালাই দিয়ে আসে নামাজ পড়া শুরু করে দিছে, সুন্নত পড়ে না, এগুলো কি মুসলমান নাকি? ভালো কথা, ওই আল্লাহর বান্দা অজু করে নাই, আপনি অজু দেখেন নাই, আপনি দেখা যায় বাসার পাশে মসজিদ, বাসায় উজু করেন না, আপনি মসজিদে যাই উজু করেন, বাসায় উজু করলে আপনার পানির বিল বেশি আসবো, ঢাকা শহরে এরকম মুসল্লি আছে, বাসায় উজু করে না, উজু করে কোথায়? মসজিদে, মসজিদের বিল বেশি আসুক অসুবিধা কি, কিন্তু নিজের বাসায় যদি উজু করে পানি বেশি খরচ হইব, বিল বেশি আসবো, এই জন্য নিজের বাসায় উজু না করে মসজিদে যাই উজু করে। কিন্তু আরব দেশের ওই সৌদি আরবের মানুষটা জানে, বাসা থেকে উজু করে বের হইলে কত ফজিলত, বাসা থেকে বের হয়ে উজু করে বের হয়ে মসজিদে গেলে কি ফজিলত, এটা হে জানে, কিন্তু আমি সেটা জানি না, আমি মূর্খ, আমি জাহেল। জাহেল দোষ দিতেছে কারে? ওই যারা জানে এদেরকে, কারণ হেরা তো এর সামনে উজু করে নাই, উজু তো বাসা থেকে করি আসছে, এ তো দেখে নাই। আচ্ছা, এরপরে কয় সিগারেট খাই, এরপরে সিগারেট পালাই দিই নামাজে গেছে, সিগারেট খেলে উজু ভাঙে নাকি? কি বলেন? সিগারেট খেয়েছে তার গুণা হয়েছে, কিন্তু উজু ভাঙছে নাকি? কিন্তু আমাদের দেশে হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু ভাঙি যায়, কয় হাঁটুর উপরে উজু কাপড় উঠছে তার উজু ভাঙি গেছে। আবার কয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের গালি দিছে, কয় উজু ভাঙি গেছে, কয় মুখ নাপাক হয়ে গেছে, গালি দিলে উজু ভাঙে না। কবিরে গুণা হয়েছে, হারাম হয়েছে, কিন্তু উজু ভাঙে না। এই মাসালা ওই লোক জানে আর আপনি জানেন না, এই জন্য মনে করছেন এত উজু করে না, এটা পালা দিয়ে আসছে। সুন্নাত গড়ে পড়তে হয়, গড়ে পড়লে মসজিদে পড়ার থেকে দ্বিগুণ সওয়াব। এটা ওই সৌদি আরবের মানুষটা, মূর্খ মানুষটাও জানে, সাধারণ মানুষটাও জানে, এই দেশের অনেক শিক্ষিত মানুষও জানে না। এই জন্য ওরা সবাই দেখায় দেখায় সুন্নত পড়ে না, বাসায় গিয়ে সুন্নত পড়ে, দৈল্যাম তারা সুন্নত পড়েই নাই, সুন্নত না পড়ার কারণে কোনো মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না, এটাও হে জানে। আর আপনি ফরজ পড়ছেন জোহরের চার রাকাত, সুন্নত পড়ছেন ছয় রাকাত, নফল পড়ছেন দুই রাকাত, জুমার নামাজ পড়ছেন চোদ্দ রাকাত, এশার নামাজ পড়ছেন সতেরো রাকাত, সব পড়ছেন, পড়ার পরে রাত্রে মাজারে গিয়ে কবরে গিয়ে সেজদা দিছেন, সকাল থেকে শুরু করে এশা পর্যন্ত আপনি একশো রাকাত নামাজ পড়ছেন, আর ওই সৌদি আরবের মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সতেরো রাকাত পড়ছে, সে পড়ছে সতেরো রাকাত, আপনি পড়ছেন কত? একশো রাকাত। কিন্তু ওই আল্লাহর বান্দা তার হাতের ভিতরে গলার ভিতরে কোমরের মধ্যে কোনো তাবিজ তোমার নাই, তামিমা নাই। ওই আল্লাহর বান্দা বের হওয়ার সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই আল্লাহর বান্দা কোনো মৃত ব্যক্তি কবরের ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে না। ওই আল্লাহর বান্দাটা রাত্রিবেলায় শেরেক না করে ঘুমাইতে গেছে, আর আপনি সারাদিনে একশো রাকাত নামাজ পড়ে এশার নামাজের পরে যাই কবরের সামনে একটা সেজদা দিয়ে বাড়িতে গেছেন, আপনার এই একশো রাকাতের নামাজ সমান সমান জিরো, একশো রাকাতের নামাজ একেবারে জিরো, কিচ্ছু নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা সতেরো রাকাত সতেরো রাকাতেই আছে, সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর বান্দা সতেরো রাকাত আপনার একশো রাকাতের চাইতে উত্তম, কিন্তু আপনি তাওহীদ বুঝেন নাই, এই জন্য আপনি মনে করতেছেন হে আপনার তুলনায় হে মনে হয় আমল কম করে ফেলছে। আমল কম করেন, কিন্তু আমলটা যাতে আমলে সলে হয়, আমল তার ভিতরে যাতে এখলাস থাকে। আল্লাহ আকবার, আমাদের দেশে এক হাজার টাকা পাঁচশো টাকা দশ হাজার টাকা দিলে দেওয়ার চাইতে নামটা বেশি জাহির করতে চায়, নিজের টাকা দেওয়ার চাইতে নাম প্রকাশ বেশি। শুক্রবারে দোয়ার জন্য লিস্ট দেওয়া হয়, ওই লিস্টের মধ্যে আপনার যার জন্য দোয়া চাওয়া হয়েছে সেটা মুখ্য না, যিনি দোয়া চাইছেন তার প্রচারটা মুখ্য। এজন্য আমি তো উত্তরা যে মসজিদের খতিব, এখানে দশ হাজার মুসল্লি হয় শুক্রবারে, তো বড় বড় মুসল্লি আলহামদুলিল্লাহ সেখানে একবারে সচিব হইতে শুরু করে বড় মানের সব মুসল্লি আছে আলহামদুলিল্লাহ। এখন দোয়ার জন্য এক লিস্ট আসে, তো দোয়ার লিস্টগুলো আমি ফলো করে দেখলাম যে তার বাবার জন্য দোয়া চাইছেন, ওই বাবা মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য যিনি দোয়া চাইছেন। উনি লেখার সময় লেখেন অমুক সেক্টরের এত নম্বর রোডের এত নম্বর বাড়ির বাসিন্দা, অমুক অফিসের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অমুক অমুক পদে কর্মরত বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট অমুক, তার এইসব উপাধি দেওয়ার পরে লাস্টে এসে অমুক ভাই তার মাই মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন। মানে এখানে বাবা মুখ্য বিষয় না, ওই যে মাইকে বলা হবে যে অমুক অমুক এত নম্বর রোডের অমুক বাড়ির অমুক সাহেব অমুক দোয়া চাইছেন, তার প্রচারটা যাতে দশ হাজার মানুষের মধ্যে চলে যায়। বুঝতে পারছেন? এরকম দেখা যায় টাকা দিবে পাঁচ হাজার দশ হাজার, কিন্তু চা যে প্রচার প্রচার সব জানুক, কিন্তু আলহামদুলিল্লাহ আরবদের ভিতরে যারা তাওহীদ শিখছে তারা কোটি কোটি টাকা দেয় কিন্তু ডাইন হাত দেয় বাম হাত জানে না, সুবহানাল্লাহ। দেখবেন বাংলাদেশের অনেক মসজিদ সৌদি আরবের বিভিন্ন আরব দেশের অর্থায়নে হয়, যিনি ওই টাকাটা দেন কে টাকাটা দিছে ওই লোকের নাম মসজিদের সাথে থাকে না, লেখা থাকে এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দি অমুক উম্মে আবদুল্লাহ আল্লাহর বান্দার মা, আল্লাহর বান্দার মা তাকে কোনো পরিচয় নেই, সাহাবায়ে কেরামের নামে তারা নাম দেন। সৌদি আরবে যত মসজিদ আছে মসজিদগুলা এক একজন লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াল খরচ করে করে মসজিদ বানায়, সুবহানাল্লাহ, কিন্তু মসজিদের নাম নিজের নামে দেয় না, মসজিদের নাম দেন সাহাবায়ে কেরামের নামে, তাবেইনে কেরামের নামে, ওলামায়ে কেরামদের নামে, সালাফে সালেহীনদের নামে। কিন্তু আমাদের দেশে মসজিদের জন্য জায়গা দুই শতাংশ দিতে পারলে আগে শর্ত দে আমার বাবার নামে নাম দিতে হইব, আমার দাদার নামে নাম দিতে হইব, অমুকের নামে নাম দিতে হইব, দেওয়ার চাইতে প্রচার। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমলটা করতে হবে আমলে সালেহ, এখলাস, আমলের ভিতরে এখলাস থাকতে হবে, রিয়া থাকা যাবে না, লোক দেখানোর অভ্যাস থাকা যাবে না, আমলটা হইতে হবে মুতাবাতুস সুন্নাহ। এটা আলোচনা করে আমরা শেষ করে দিব। মুতাবাতুস সুন্নাহ অনুযায়ী যদি আমলটা না হয়, বেদাত মুক্ত আমল যদি না হয়, আল্লাহ পাক সেই আমল কবুল করেন না। আচ্ছা, বেদাত মুক্ত সুন্নতি আমল এটা হইতে হলে কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলিয়েন কি করতে হবে? এত্তেবা। এই এত্তেবাটা খুব জটিল বিষয়, আমাদের দেশের অনেক সম্মানিত উলামায়ে কেরামও এত্তেবা বুঝে না। এত্তেবাটা কি? আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, দুনিয়ার মানুষকে, আপনার উম্মতদেরকে এই কথাটা জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর এত্তেবা করো, আমি নবীর এত্তেবা করো। এত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফায়দা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমাকে মহব্বত করে, এর থেকে বড় জিনিস আর কি? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনারে ডাকি বলেন, ও আব্দুল্লাহ শোনো, আমি তোমারে মহব্বত করি, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, আল্লাহু আকবার, আর কিছু দরকার আছে কিয়ামতের ময়দানে? আল্লাহ যদি আমারে আপনারে জান্নাত না দেন, জান্নাতের বারান্দায় বসাই রাখেন, জান্নাতের বাহিরে বসাই রাখেন, জাহান্নাম থেকে বাঁচাই দেন, আর ডাকে যদি বলে, ও ইমাম হোসেন শুনো, আমি আল্লাহ তোমারে মহব্বত করি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম, কিয়ামতের ময়দানে এটার সে খুশির খবর আর কিছু নাই। সুবহানাল্লাহ, এটার থেকে আনন্দের সংবাদ কিয়ামতের ময়দানে আর কিছু নাই। যদি আল্লাহ ডাকি বলে, আল্লাহ আমি তোমারে মহব্বত করি, তোমার সব গুনাহ মাফ করে দিলাম, বাস, আর জান্নাত দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচলেই হইল। জান্নাতের যদি বারান্দায়ও থাকেন তাও লাভ আছে না? ভিতরে ঢুকতে দিল না, বারান্দায় বসে রইলেন, আল্লাহু আকবার। তাহলে এই নিয়ামত আল্লাহ দিবেন কিসের মাধ্যমে? ফাত্তাবিউনি, এত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করতে হলে দুই ধরনের এত্তেবা করতে হয়। এত্তেবার দুইটা পর্যায় আছে, একটার নাম ফেলিয়া আর একটার নাম তারকিয়া। মনে রাখবেন, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেটা করার নাম এত্তেবা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেন নাই সেটা না করার নাম এত্তেবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেন সেটা ধরো, যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো, ধরাটাও আমার রাসূলের এত্তেবা, ছেড়ে দেওয়াটাও আমার রাসূলের এত্তেবা। সুবহানাল্লাহ, এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিই, আজান দিই না, জানাজার নামাজে আজান দিই না, ঈদের নামাজে আজান দিই না, কি দিই নাকি? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়া, এটাই হলো এত্তেবা। ঈদের নামাজে, জানাজার নামাজে আজান না দেওয়া, এটার নাম রাসূলের এত্তেবা। কেউ যদি বলে আজান দেওয়া কি খারাপ কাজ নাকি, আজান তো ভালো কাজ, পাঁচ ওয়াক্তে আজান দি, জুমার নামাজে আজান দি, সুতরাং ঈদেও দিমু জানাজায়ও দিমু। কি এ লোকে খারাপ কাজ করবে? আজান দেওয়া কি খারাপ? কি বলেন, আজান দেওয়া ভালো কাজ না? তো এই লোক ঈদের নামাজে আজান দিলে অসুবিধাটা কি? সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, ওই ভালো কাজটা দেখতে যত হাসানা হোক, দেখতে যত সুন্দর হোক, দেখতে যত মধুর হোক, কিন্তু আমার রাসূল ঈদের নামাজে জানাজার নামাজে আজান দেন নাই, এই জন্য সেখানে না দেওয়া রাসূলের এত্তেবা। পাঁচ ওয়াক্ত নামাজে দিছেন, এখানে দেওয়ার নাম এত্তেবা? এই এত্তেবা অসংখ্য ভাই বোন বুঝে না, আমি কি খারাপ কাজ করছি নাকি? একটু আজান না দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দিবেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। যখন আজান শেষ হবে, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমি নবীর উপরে দরুদ পড়ো। তাহলে দরুদ পড়তে হয় আজানের আগে না পরে? আমি যদি কই আজানের আগেও পড়মো পরেও পড়মো, অসুবিধা কি? খারাপ কিছু করবো নাকি? দরুদ না পড়মো মিয়া, দরুদ পড়লেও কি গুনাহ আছে নাকি? কি বলেন, দরুদ পড়া গুনাহ আছে? কথা কয় না আবার, কয় কি কমো না কি কমো, কোন বেজালে পড়ি? দরুদ পড়া গুনাহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দরুদ পড়েন নাই, ঠিক করে দিছেন আজানের পরে পড়তে হবে। আপনি যদি বলেন আজানের আগেও পড়া লাগবে, এখানে নাম আজানের আগে পড়লে আপনার গুনাহ হবে, এটার নাম বেদাত। রাসূলের এত্তেবার বাহিরে চলে গেছেন, আপনি নবী সাল্লাম থেকে একটু বেশি বুঝে গেছেন, সাহাবা ইকরাম থেকে বেশি বুঝে গেছেন, এই বেশি বুঝাটা ক্ষতিকর। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদার আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝিও না, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বোঝা যাবে না। এন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজানের পরে দরুদ পড়ার জন্য। আমি কই না মিয়া, কার উসিলে সিন্নি খাইছো মোল্লা সিনলা না? ক রাসূল না হইলে আজান পাইতা নাকি মিয়া? হে রাসূলের উপরে দরুদ না পড়ি তুমি আজান দিবা? রাসূলের শানে বেয়াদবি করিবা? কি বলেন, দরুদ পড়া যাবে? এই আজানের আগে দরুদ না পড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা, আজানের পরে দরুদ পড়াটা এত্তেবা, এটার নাম ফেলিয়া আর তারকিয়া। এত্তেবাটা দুই রকমের হয়। আচ্ছা, নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, মহব্বত হবে? আচ্ছা, আমি একটা দৃষ্টান্ত দিলে বুঝে যাবেন। আত্তাহিয়াতুর মধ্যে দরুদ পড়ি না আমরা? বৈঠকের মধ্যে আমরা তাশাহুদ পড়ার জন্য শেষ বৈঠকে বসছি, বসার পরে আত্তাহিয়াতু পড়বো, পড়ার সময় পড়তেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এটা পড়ার পরে মনে হইলো এরপরে তো আমার নবীরে সালাম দিব। তা আমার নবীরে বসে বসে সালাম দেওয়া এটা তো বেয়াদবি, কি বলেন, বেয়াদবি না? তাহলে আমি দাঁড়ায় সালাম দিতে হইব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এই পর্যন্ত পড়ার পরে আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালামটা দিয়ে আবার বসলাম, বসে পড়লাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাশাহুদ শেষ করলাম, এরপরে নবীরে দরুদ পড়মু, সেটাও তো বসে বসে পড়া আমার নবীর সাথে বেয়াদবি, আবার দাঁড়াই গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ পড়লাম, এরপরে আবার বসে গেলাম, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা শেষ করলাম, সালাম ফিরাইলাম, নামাজ হবে কি হবে না? নবীরে আর নবীরে মহব্বত করছি, নামাজ হবে না কেন? নবীর মহব্বত করলেও নামাজ হবে না, এগুলো তো নবীর দুশ্মন সব ওহাবি। এই ফতোয়া যদি দেন আপনার নামাজ হয় নাই, কইবো যে এগুলো সব নবীর দুশ্মন, এগুলো ওহাবি আইছে, বলে না সমাজে এরকম? আচ্ছা, তো এখন এই যে উঠা বসা করলেন না আত্তাহিয়াতের মধ্যে, ও একবার উঠলেন একবার বসলেন, একবার উঠলেন একবার বসলেন, আপনার নামাজ হবে? হবে না, না খালি আমও যাইব সালাও যাইব, খালি নামাজ বাতিল হবে না, ইমানও বাতিল হইব। কারণ আপনি নামাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের থেকে আপনি বেশি বুঝছেন। আল্লাহ বলতেছেন বান্দা এখানে বসে বসে আমার নবীর সালাম দে, আমি কই না বসে দেওয়া যাবে না, বসে দিলে বেয়াদবি, এই জন্য আমি দাঁড়াই গেছি, আল্লাহর অর্ডার অমান্য করছি, আল্লাহর ইবাদত হইলো। আল্লাহ যদি বসে থাকতে কয় বসে থাকা ইবাদত, আল্লাহ যদি কয় দাঁড়ায় থাক দাঁড়ায় থাকা ইবাদত, আল্লাহ যদি কয় শুয়ে থাক শুয়ে থাকা ইবাদত। মুজদালিফার ময়দানে যাই কোনো কাম নাই, মাগরিব এসা একসাথে পড়ি সারারে শুই থাক, আল্লাহ কয় এখানে গেলে ঘুমা, এই ঘুমানোটাই এখানে ইবাদত। রাত্রে মুজদালিফার ময়দানে যাই শুয়ে থাকবেন খালি, এই শুয়ে থাকাটাই ইবাদত। বরং না ঘুমায় যদি আপনি ইবাদত করেন এটা আল্লাহ পছন্দ করে না। মুজদালিফার ময়দানে যাই খালি ঘুমাইবেন, কিন্তু ঘুমাইতে ঘুমানো খুব কঠিন, বিছনা নাই কিছু নাই, তাবো নাই কিছু নাই, দিছে ফ্লোরের মধ্যে পাথরের মধ্যে বালুর মধ্যে, কোনোরকম বেডশিট একটা বিছায় শুয়ে থাকবেন বাস। আল্লাহ যেখানে বসে থাকতে বলবো বসে থাকা ইবাদত, দাঁড়ে থাকতে বললে দাঁড়ায় থাকা ইবাদত, শুয়ে থাকতে বললে শুয়ে থাকা ইবাদত। আল্লাহ বলতেছেন বসে বসে দরুদ পড় সালাম দে, আর আমি কই দাঁড়ায় দাঁড়াই। আবার কয় কয় নবীর মহব্বত, তাহলে নবীর মহব্বত ইমানের অংশ অবশ্যই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত নিজে নিজে বানানো যাবে না। সাহাবায়ে কেরামের চেয়ে এই পর্যন্ত আল্লাহর জমিনে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। আবু সুফিয়ান রোম সম্রাটের দরবারে যায় বলছে, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বু আহাদান লি আহাদিন কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ, বলছে ও রোম সম্রাট শোনো, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি মহব্বত করে আল্লাহর জমিনে কোন মানুষ মানুষের এত মহব্বত করে আমি দেখি নাই। সুবহানাল্লাহ, যেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য রেডি থাকতো 24 ঘন্টা, সেই সাহাবায়ে কেরামের থেকে বেশি মহব্বত হয়ে গেছে। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রেও এত্তেবা করতে হবে। এত্তেবাবিহীন সুন্নতের অনুসরণের বাইরে গিয়ে নিজে নিজে মন গড়া করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা, দরুদের মধ্যে এত্তেবা, নিজে নিজে বানাই দরুদ পড়লে অনেক সুন্দর লাগে, নিজে বানাই পড়লে ওগুলো বেশি সুন্দর, সুন্দর না কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ শিখাইছেন ওইটা পড়লে এত মজা লাগে না আমাদের দেশের মুসলমানদের। দেখা যায় আমরা যদি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এত মজা লাগে নাই। যদি বলি আমার ভাইয়েরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মহব্বতের স্বরে পড়েন সবাই মিলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা। যদি সবাই সুরে সুরে পড়ি, মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হুজুরের চা খায় আর সবারই কো মহব্বতের সাথে পড়েন, অনেক মজা না? সুরে সুরে গান গেয়ে গেয়ে যদি পড়ি কত মজা, কত সুন্দর লাগে। এই জন্য এটার নাম দিছে হাসানা। কয়টা বেদাত ঠিক আছে মিয়া, তবে এটা বেদাতে হাসানা, হাসানা মানে সুন্দর, তো এটা তো সুন্দরই কথা কিন্তু মিথ্যা না। কারণ আপনি যখন এইরকম মহব্বতের সুরে পড়বেন দেখবেন যে ঘুম টুম সব চলে যাব, সবাই মিলে বালাগালুলা বইটবেন, আল্লাহুম্মা সাল্লি আলা বইটবেন মাসখান দিয়ে দিয়ে, দেখবেন যে কি মজা। তাহলে দেখা যায় নিজে বানানো ইবাদতের মধ্যে শয়তান চাকচিক্যময় করে দেয়, সুশোভিত করে দেয়, এই জন্য এটা সুন্দর লাগে। আর সুন্দর দেখি কয় এটা হাসানা, হাসানা হইলে অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাআতিন দালালা, কুল্লু বেদাআতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন দালালা, মানে এর মাঝখানে ব্র্যাকেটের ভিতরে হাসানাতিন সাইয়্যাতিন দুটাই আছে, সমস্ত বেদাআতে দালালা, হাসানা হইলেও দালালা। যারা হাসানা সাইয়্যা বিশ্বাসী তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই সম্মানিত ভাই, এটা হাসানা সাইয়্যা দুই একটা বেদাআতের নাম বলেন, তাদের কাছে কোনো সাইয়্যা বেদাআত নাই, কারণ সবই তো সুন্দর বেদাত যেগুলো। আরেকটা দলিলের সাথে বলে দি, একটা দলিল দেওয়া হয় আমাদের দেশে, কয় শুনেন বেদাতে হাসানা আছে, বেদাত ভালো জিনিস। দলিল কি? কয় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতে চালু করছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে দিছেন, দিয়ে তারাবির নামাজ হচ্ছে মসজিদে নববীর ভিতরে, ওমর ইবনে খাত্তাব দূর থেকে দেখছেন, দেখি দেখি বলতেছেন নাইমাল বেদাত হাযিহি, আরে এটা কত সুন্দর বেদাত রে, কে বলছে? ওমর ইবনে খাত্তাব। কয় দেখেন ওমর ইবনে খাত্তাবের মতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি তো বেদাত চালু করছে, আমরা করলে অসুবিধা কি? আবার তিনি বলছেন এটা কতই না সুন্দর বেদাত রে। তাহলে বেদাত তো সুন্দর, বেদাতে হাসানা আছে, এটা হলো সবচেয়ে বড় দলিল। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বেদাত চালু করেন নাই, হাসানাও চালু করেন নাই, সাইয়াও চালু করেন নাই, কারণ তারাবির জামাত স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন করছেন, করছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন জামাতে কিয়ামুল লাইল কিয়ামে রমাদান আদায় করছে, তো নবী সাল্লাম না করলে না এটা নতুন হইতো, নবী সাল্লাম তো করছেন তিন দিন, কিন্তু নবী সাল্লাম তিন দিন করার পরে চতুর্থ দিন জামাত করেন না, এই জন্য যে চতুর্থ দিন করে কন্টিনিউ করে ফেললে নবী সাল্লাম আশঙ্কা করছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন নাকি, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিয়মিত করেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এন্তেকাল করছেন, আর ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে আর ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরের যুগ চলে গেছে, আবু বকরের যুগে এটা জামাত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার নবীর একটা সুন্নাত জামাতের সাথে কিয়ামে রমাদান আদায় করা, নবীর সুন্নতটাকে তিনি আবার জিন্দা করছেন। ওমর ইবনে খাত্তাব কোনো বেদাত চালু করেন নাই, আগের চালু জিনিস মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল তিনি আবার চালু করছেন, সুন্নতের পুনর্জাগরণ করছেন, সুন্নত আবার চালু করছেন। এই সুন্নত চালু করাটাকে তিনি বলছেন নির্মাল বেদাত ও হাজি। এখানে তিনি বেদাত বলতে সুন্নতের বিপরীতে যে বেদাত, কুল্লু বেদাতিন দালালার যে বেদাত, সেই বেদাত ওমর ইবনে খাত্তাব বলেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাতটা শাব্দিক বেদাত, পারিবারিক বেদাত না, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে একটা সুন্নত তিনি আবার চালু করছেন, মাঝখানে কয়েকদিন সুন্নতটা একটু বন্ধ ছিল, আর খোলাফায় রাশেদিনের আমলে যেটা চালু হয় সেটাও সুন্নাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তাহলে নির্মাল বেদাত হাজিহি দিয়ে বেদাতে হাসানা চালু করার কোনো সম্ভাবনা, কোনো দলিল নেই। সর্বশেষ যে কথাটা বলে শেষ করব, অনেক বাইরা বেদাতের দলিল চায়, বেদাতের কি চায়? দলিল। কয় এটা যে বেদাত পাইছো কই? দলিল দেখাও, কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কোথায় আছে দলিল দিয়ে যাও। তা আমি তাদেরকে দলিল দিয়ে দিই, আমি বলছি যে ভাই এটা সুন্দর দলিল আছে, শুনেন দলিলটা হলো কি, এই যে সামনে যে বাড়িটা, এই বাড়িটা কার? এই বাড়ির মালিকের নাম কি? কে বাড়ি চিনেন না আপনারা? কেউ? আবুল হোসেন ভাই। আলহামদুলিল্লাহ। তো এই বাড়িটা হলো কার? আবুল হোসেন ভাইয়ের। আমি এই ওয়াজ মাহফিলে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই যে সুন্দর বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু আমার না, এই বাড়িটা আমার না। আপনারা সবাই মিলে বললেন, শায়খ এই বাড়িটা যে আপনার না, আজকে ওয়াজ মাহফিল থেকে যাওয়ার আগে আপনি দলিল পত্র দেখায় যাবেন, এই বাড়িটা যে আপনার না বলছেন এটা দলিল দেখায় যাবেন আজকে। আচ্ছা আমাকে যদি 10 দিনও আপনারা ধরে রাখেন এখানে, আমি এই বাড়ির না যে বাড়িটা যে আমার না কোন দলিল দেখাইতে পারবো কি বলেন? যদি দলিল পত্র থাকতো বাড়িটা তো আমার হইতো, দলিল নাই দেখেই তো বাড়িটা আমার না। আবুল হোসেন ভাইয়ের কাছে সমস্ত রকমের দলিল আছে, যত রকমের খতিয়ান সান খতিয়ান আছে, পজডা সান পজডা আছে, সব আছে, কিন্তু আমার কাছে কিছু নাই। তাহলে দলিল পত্র চাইবেন কার কাছে? যিনি বলবেন এটা ইবাদত, যিনি বলবেন এটা সুন্নত দলিল দিবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত তিনি দলিল দেওয়া লাগবে না, দলিল নাই। বেদাতের আবার দলিল কি? দলিল নাই বলেই তো বেদাত, দলিল থাকলে তো এটা আর বেদাতে থাকতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য যারা বলে ভাই বেদাত যে এটা দলিল দেন, বলবেন যে ভাই এটা আগাছা, এটা মূল জিনিস না, এটা ইসলামে নাই, এটার কোনো দলিল নাই, হাদিস নাই, হাদিসে থাকলে কিতাবে থাকলে দলিলে থাকলে এটা তো সুন্নতে হয়ে যেত, এটা আর বেদাত হইতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে দলিল সহকারে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবাটা হবে কোরআন এবং সুন্না থেকে দলিলের মাধ্যমে। এই জন্য জিকির করবেন কার পদ্ধতিতে বলে না দেখি, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে অন্য কারো তরিকায় জিকির করা, সৃষ্টিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, 126 তরিকায়, কোন তরিকার জিকির নাই, একটা মাত্র তরিকা, সেটা হলো তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বোনেরা, আমরা শেরেক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে কবরে যেতে চাই, কি আপনারা রাজি আছেন? কি সবাই ঘুমাই গেছে মানে? কি বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে কবরে যেতে চাই, রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের যে মসজিদের উন্নয়ন কল্পে রয়্যাল বাজার ওয়াক্তিয়া মসজিদের উন্নয়নের জন্য আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদের উন্নয়ন দুইভাবে করতে হয়, মসজিদের উন্নয়ন বিল্ডিং এর দিকে উন্নয়ন করতে হয়, আবার এটা নিয়মিত কিছু খোরাক আছে, নিয়মিত খোরাক দিতে হয়। একটা হলো শারীরিক খোরাক, আর একটা আধ্যাত্মিক খোরাক। মসজিদের নিয়মিত কিছু খরচ আছে, দেখা যায় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, তারপরে আরো মসজিদের বিভিন্ন রকমের আনুষাঙ্গিক কিছু খরচ থাকে, এটা নিয়মিত থাকে প্রতি মাসে। আবার মসজিদের সব খরচ দেওয়া হলো কিন্তু জামাতে গেলাম না, মসজিদে মুসল্লি নেই, তাহলে বুঝতে হবে মসজিদের খোরাক দেওয়া হয় নাই। এই জন্য আপনাদের কাছে দাবি থাকবে মসজিদের হক, যে মসজিদ আলহামদুলিল্লাহ এখন সুন্দর করে তৈরির কাজ চলতেছে, এটাতে সর্বোচ্চ যে যত পারেন সহযোগিতা করবেন। আমরা এখন আপনাদের থেকে ওয়াদা নিব না, এটা আপনাদের মসজিদ, আপনারাই করবেন, এটা আপনাদেরই দায়িত্ব, আপনাদের ইমানের সাথে মসজিদের সাথে সম্পর্ক। কেয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে জায়গা পাইতে হলে 60টা গুণাবলী আছে, 7 শ্রেণীর লোক জায়গা পাবে, তন্মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে গেঁথে থাকে, লেগে থাকে। তাহলে আপনার অন্তরকে মসজিদের সাথে লাগাই রাখতে হবে, গেঁথে রাখতে হবে, গেঁথে রাখতে হলে মসজিদ উন্নয়ন করতে হবে। মসজিদ উন্নয়ন না করে নিজের ঘর বাড়ি উন্নয়ন করা যাবে না। আগে মসজিদ উন্নয়ন, তারপরে নিজের ঘর বাড়ির উন্নয়ন। এই জন্য মসজিদকে আলহামদুলিল্লাহ সুন্দর করে বানাইবেন। বানানোর পরে প্রতি মাসে যে খরচ এই মসজিদের জন্য, যারা যারা পারেন সদাকায় জারিয়া হিসাবে কিছু জমি ওয়াকফ করে দিবেন, কেয়ামত পর্যন্ত আপনার আমলনামা এটার সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে আপনার অনেক সম্পদ, ছেলেমেয়েরা আপনার জন্য কয় টাকায় ব্যয় আর সদাকা করবে, বর্তমানে আর করার সম্ভাবনা নাইও। এখন জায়গা জমির যেই দাম, কোন ছেলে মেয়ে আপনার জন্য আর সদাকা করার সম্ভাবনা নাই। এবং সর্বোচ্চ করলেও আপনার ছেলে মেয়েরা করবে, যখন নাতি নাতনির যুগ আসবে, এর পরবর্তী প্রজন্ম আসবে, আপনার আর নামও থাকবে না জমিনে, কেউ চিনবেও না আপনাকে। কিন্তু আপনি যদি কিছু জমি আপনি এখন মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, তাহলে পরবর্তী প্রজন্মের তারা আপনার নাম নিক আর না নিক, আপনি একটা অ্যাকাউন্টে এফডিআর করে গেলেন মসজিদের। মসজিদের এই ওয়াকফটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত একটা জমা সঞ্চয়, এখান থেকে আপনি প্রতিদিন প্রতিনিয়ত সওয়াব পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সদাকায়ে জারিয়ার কাজ আমার এই এলাকার মুরব্বীদেরকে, ভাইদেরকে অনুরোধ করব, বোনদেরকে অনুরোধ করব, মসজিদের জন্য এরকম স্থায়ী কিছু সম্পদ ওয়াকফ করে দিয়ে যাবেন। এটা কেয়ামত পর্যন্ত আপনার সদাকায়ে জারিয়ার একটা ব্যবস্থাপনা। আর মসজিদে নিয়মিত যাতায়াত করবেন, এটা ইমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যাকে দেখবা নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, তোমরা তার ঈমানের সাক্ষী দিও। সুবহানাল্লাহ। কারণ মসজিদে ঈমান ছাড়া কেউ মসজিদে আসা যাওয়া করতে পারে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন মসজিদে তারাই বেশি যাতায়াত করে, তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে ঈমান আনে। এই জন্য পাঁচ ওয়াক্ত সলাত বা জামাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, মসজিদ উন্নয়নের কাজে সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত নাজিল করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আজকের এই মাহফিলের জন্য যে সকল ভাই বোন শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানিয়ে দিন। রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সবাইকে রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তাওহীদি ঈমান নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। এই এলাকার যত কবরস্থান আছে আশেপাশে সকল মুরব্বিয়ানদের আল্লাহ পাক আজাবে কবরকে মাফ করে দিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আজাবে নার থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।